কার ইশারায় চলে মানব গাড়ি, ভব মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভব মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভব মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভব মনে কেবা। কোন কারিগর করলো ফিটিং, কোন কারিগর, কোন কারিগর করলো ফিটিং, তেলের নাই কারবার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কোন কারিগর করলো ফিটিং, কোন কারিগর, কোন কারিগর করলো ফিটিং, তেলের নাই কারবার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কোথা হতে আসে গাড়ি, কোথায় চলে যায়, কোনটা ফিকে ধরবে তারে, থামাবে কোথায়, হায় রে থামাবে কোথায়, হায় রে থামাবে কোথায়। কোন জমেতে পড়বে গাড়ি, কোন জমেতে পড়বে গাড়ি, কোথায় হবে পার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। যন্ত্রপাতি নাট বল্টু পুরান হলে ভাই, এই পৃথিবীর কোথাও তো পাল্টানোর উপায় নাই, রে পাল্টানোর উপায় নাই, রে পাল্টানোর উপায় নাই। লাইসেন্স আর রুট পারমিট, লাইসেন্স আর রুট পারমিট, কেড়ে নেবে সরকার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কোন কারিগর করলো ফিটিং, কোন কারিগর, কোন কারিগর করলো ফিটিং, তেলের নাই কারবার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। বাঁচার লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে, তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে। বাঁচার লাগি যুদ্ধ যারা করে গেল অকাতরে, তাদের মাঝে নেই যে কেউ আজে ভব সংসারে। ভোলাম ছেড়ে দিয়ে উদাস হলে ভাই, অ্যাক্সিডেন্টে যাবি ফেসে, পাবি না রে হাই, ভাই রে পাবি না রে হাই, ভাই রে পাবি না রে হাই। ইঞ্জিন তোর বিগড়ে যাবে, ইঞ্জিন তোর বিগড়ে যাবে, দেখবি অন্ধকার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। কোন কারিগর করলো ফিটিং, কোন কারিগর, কোন কারিগর করলো ফিটিং, তেলের নাই কারবার। কার ইশারায় চলে গাড়ি, ভাবো মনে কেবা। তোমার ইশারায় চলে গাড়ি ভাবো মনেক বার, কার ইশারায় চলে গাড়ি ভাবো মনেক বার, কার ইশারায় চলে গাড়ি ভাবো মনেক বার।